Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah. Wassalatu wassalamu ala rasulillah amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله إربيجان توجدر جھنڈا بحي إدشريكو قنون واندلون আহলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন 2015 এর সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমন্ত্রিত অতিথিবৃন্দ কেন্দ্রীয় কর্মপরিষদ বৃন্দ মজলিস শুরার সম্মানিত সদস্যবৃন্দ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শাখা এলাকা উপজেলা জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা তাওহীদের চেতনা উজ্জীবিত সংগ্রামী যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আলোচনার প্রারম্ভেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই প্রচন্ড তাপদাহের মাঝে দুই দিন ব্যাপী কর্মী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শোনার বোঝার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত্র শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক যদিও হাবিব পৃথিবীর মহামানব মহাবিপ্লবের মহানায়ক ইমামুল মুত্তাকিন শাফাতের কাণ্ডারী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরদর্শ শান্তি দ্বারা অবস্থিত হোক যা রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আজকের এই কর্মী সম্মেলন সম্মানিত উপস্থিতি আমার বিষয় হচ্ছে আহলাদিস আন্দোলনের পরিচিতি কারো সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি প্রথমত আমরা তাকে প্রশ্ন করি যে আপনার নামটা কি এইভাবে কিন্তু জানার চেষ্টা করি কথা ঠিক কিনা আগে নাম জানার চেষ্টা করি যে আপনার নামটা কি আমরা যারা এখানে এসেছি যে সংগঠনের ব্যানারে এসেছি এই সংগঠনের একটা নাম আছে কিনা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে বা করতে পারেন যে আপনার সংগঠনের নাম কি দুঃখজনক হলো সত্য যে আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে জড়িত সংগঠনকে খুব ভালোবাসেন কিন্তু সংগঠনের নাম অনেকেই যখন আলোচনা আমরা শুনি যেভাবে লিখিত আছে গঠনতন্ত্রে ওইভাবে অনেকেই কিন্তু উচ্চারণ করি না এই সমস্যাটা কেন এই সমস্যা যদি থাকে তাহলে অন্যের কাছে আপনি আপনার সংগঠনের পরিচয় সুন্দরভাবে তুলে ধরতে পারলেন পারলেন কিনা তাহলে আমাদের সংগঠনের নাম কি আমাদের আন্দোলনের নাম কি আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই আন্দোলন হচ্ছে মুরব্বীদের মুরব্বী সংগঠন যেটা আমরা বলি যাদের বয়স 32 থেকে এরপরে আর কোনো সীমা নাই মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে এই আন্দোলন করতে হবে নাকি অন্য কোনো আন্দোলন করা যাবে এগুলো কিন্তু আলোচনা আসবে সংক্ষেপে সম্মানিত উপস্থিতি দিনের মধ্যে সারা দিন আছে আছে না রাত্রের মধ্যে সারা রাত্র আছে আছে কিনা অনুরূপভাবে বছরের মধ্যে সারা দিন আছে আবার মাসের মধ্যে সারা মাস আছে, বিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধান আছে, আর নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আছেন, আছেন কিনা? অনুরূপ ভাবে সংগঠনের মধ্যে, আন্দোলনের মধ্যে শ্রেষ্ঠ আন্দোলন আছে দেশে, আছে কিনা? সেই শ্রেষ্ঠ সেরা আন্দোলনের নাম কি? বিশ্বাস হয় আপনাদের? আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই বিশ্বাস নিয়ে যদি আমরা যাই, এটাই সেরা আন্দোলন। তাই অন্য কোন আন্দোলন করা কি সম্ভব আমাদের পক্ষে? সম্ভব কি? তাহলে সেরা আন্দোলন এটা আপনি কিভাবে বুঝবেন? আমাদের দেশে ব্যাংকের ছাতার মতো অসংখ্য দল আছে, আছে কিনা? 1981 সালের হিসাবে 2,98,000 পিরি আছে, এক পীরের সাথে আরেক পীরের মিল নাই, আছে? এক পীরের জিকিরের সাথে আরেক পীরের জিকিরের মিল নাই, এক পীরের জুব্বার সাথে আরেক পীরের জুব্বার মিল নাই, এক পীরের টুপির সাথে আরেক পীরের টুপির মিল নাই, মিল আছে? অসংখ্য দল আন্দোলন আছে, এর মধ্যে একটা আন্দোলনের যে পিউর সেরা, সেই আন্দোলনটা কোনটা? আহলে আন্দোলন। এটা কি বিশ্বাস হয় আমাদের? এই দৃঢ় বিশ্বাস নিয়ে এই সম্মেলন থেকে আমাদেরকে ঘরে ফিরতে হবে এবং এই আন্দোলনের খেদমত করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হচ্ছে দুনিয়াতে মুমিনের মুক্তির এবং নাজাতের আন্দোলন, ইহকালীন মুক্তি এবং পরকালে নাজাতের আন্দোলন হচ্ছে আহলে আন্দোলন। এছাড়া বিকল্প আন্দোলন বিশ্বে আর কোথাও নাই, আছে? তারা বিশ্বে কোথাও নাই, দুনিয়ায় শান্তি, পরকালের একমাত্র মুক্তির আন্দোলনই হচ্ছে আহেরাতের আন্দোলন। কারণ কি? মোহতারাম আমিরে জামাত 1978 সালে বাংলাদেশ আহেরাতের যুবসংঘ প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠার লগ্নে জাতিকে যেই পরিচিতি, আহেরাতের আন্দোলনের পরিচিতি হিসাবে যেটা তুলে ধরেছেন, যেটা আহেরাতের যুবসংঘের পরিচিতি কম, সেখানে যে আয়াতটা প্রয়াস করেছেন মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে, সেটা কোন সূরার কত নম্বর আয়াত? সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, মুখস্থ আছে তো? আন্দোলনের কর্মী, সাথী, দায়িত্বশীল আমরা যে যে স্তরে থাকি না কেন, এই আয়াতটা আমাদের সবাইকে মুখস্থ করতে হবে, সবাইকে মুখস্থ করতে হবে। কারণ আমরা কিসের দিকে দাওয়াত দিই, আমাদের দাওয়াতটা কোন দিকে? অন্যদের সাথে পার্থক্য কিন্তু এই আয়াতের মধ্যে রয়েছে। আয়াতের আন্দোলন কোন পণ্ডিতের চিন্তাধারাকে কেন্দ্র করে গড়ে উঠছে? তাহলে এই আন্দোলন কিসের ভিত্তির উপর প্রতিষ্ঠিত? এই আয়াতে এটা কি প্রমাণিত? এই আন্দোলনের ভিত্তিটা কিসের উপর? এই আয়াতটা যখন আপনি পড়বেন তখন এটা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলছেন, কুল হাযিহি সাবিলি, আপনি বলুন এটাই আমার পথ, আপনি বলুন এটাই আমার পথ, কোন দিকে ডাকি? আল্লাহর পথের দিকে, আল্লাহর দিকে। নবী রাসূলরা মানুষকে ডেকেছেন কোন দিকে ডেকেছেন? আল্লাহর পথের দিকে। আমাদের নবী না, 1,24,000 পয়গম্বর, সমস্ত নবীর আসুন দুনিয়ার মানুষকে আল্লাহর পথের দিকে ডেকেছেন, আল্লাহর দিকে ডেকেছেন, কথা ঠিক কিনা? সমস্ত নবীর আসুন আহলে আন্দোলন মানুষকে ডাকে কোন দিকে? রাখে আল্লাহ, আল্লাহর পথের দিকে ডাকে। নবী বলতেছেন যে আমি ডাকি আল্লাহর দিকে, আল্লাহ বাসিরাতি, জাগ্রত জ্ঞান সহকারে, অর্থাৎ এই দাওয়াতটা কি দলিল সহকারে? দলিল আসছে কার কাছ থেকে? রাসূল ডাকেন দলিল সহকারে, নিজের তরফ থেকে কোনো কিছু বলেন না, আল্লাহর পথে দাওয়াত দিতে গেলে তিনি নিজের তরফ থেকে কোনো কিছু বলতেছেন, যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো আসছে কার কাছ থেকে? আসছে ওই দলিলের দিকে। কি করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেন? দাওয়াত দেন। এখন তার অনুসারী, তাদের বৈশিষ্ট্য এটাই, তারাও ডাকে কোন দিকে? আল্লাহর দিকে। রাসূল যেই দিকে ডাকছেন আমাদেরকে ডাকতে হবে সেই দিকে, নাকি? এটা তো আল্লাহ রাসূলের অনুসারী যারা তাদের বৈশিষ্ট্যই নেই, তারাও ডাকবে আল্লাহ। তাহলে কিছু আন্দোলন ডাকে কোন দিকে? আল্লাহ আল্লাহ রাসূলের দিকে মানুষকে কি করে? আহ্বান করে। তো মোহতারাম হাজিরিন, এখন প্রশ্ন, তাহলে আহলাদের শব্দের অর্থ কি? একজন বলেন, এখান থেকে দিকে একজন দাঁড়ায় বলেন, আহলাদের শব্দের অর্থ কি? আমাদের আমি এখন আমার অনুসারী কোন ডাকি জাগ্রত জ্ঞান সহকারে, আমি এখন আমার অনুসারী কোনটা ডাকি জাগ্রত জ্ঞান সহকারে, আল্লাহ পবিত্র আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলাদের শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। কারণটা কি? আমাদের মাঝে এক শ্রেণীর মুসলমান বিভ্রান্তি ছড়াচ্ছে যে আহলাদিন বলা যাবে না। এ কথা বলে কিনা? আহলাদিন বলা যাবে না। কি বলতে হবে? মুসলিম বলতে হবে। এখন তাদের এই কথার প্রতিবাদ করতে হবে কিনা? আহলাদিস এই যে নামটা দেওয়া, এটা পণ্ডিতের দেওয়া নাম নেই। এ নাম কে কে অভিহিত হয়েছে? আহলাদিস নামে কে অভিহিত হয়েছেন? প্রথম সাহাবাই কেরাম না? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সর্বপ্রথম এই নামে অভিহিত হয়েছে। কেন? যখন বেদাতের উত্থান হয়েছে, বেদাতীদের প্রতিরোধে আহলাদিস নামের উৎপত্তি হয়েছে। বেদাতীদের প্রতিরোধে দুনিয়াতে যতদিন বেদাত থাকবে ততদিন আহলাদিস নামের পরিচয় থাকবে। কথা ঠিক কিনা? যদি বেদাত না থাকে তাহলে আমরা সবাই কি? মুসলিম। যে বেদাতি সে কি মুসলিম না? সে মুসলিম দাবি করে কিনা? তাহলে আমি পার্থক্য করবেন কি? এটা পার্থক্য সুযোগ একটা না। মূলত আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা আদম সন্তান, দুই নম্বর পরিচয় আমরা মুসলিম, জাতিগত পরিচয়, জাতিগত পরিচয়। ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বে তখন হিন্দু মুসলিম সম্মেলন হলো, তখন মিস্টার গান্ধী ভাষণ দিলেন, উই আর ফার্স্ট ইন্ডিয়ান দেন হিন্দু আর মুসলিম। আর এই ভাষণের প্রতিবাদ করলেন কে? কায়দা মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি কি বললেন? উই আর ফার্স্ট মুসলিম দেন ইন্ডিয়া। যে আমার প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান, তারপরে কি? ভারতীয়। অবস্থার কারণে তিনি এই পরিচয় তুলে ধরেছেন। এটা হচ্ছে জাতিগত পরিচয়। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আদম সন্তান। দুই নম্বর পরিচয় জাতিগত পরিচয়, সেটা কি? আমরা মুসলিম। আর আহলাদিস হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগত নাম, বৈশিষ্ট্যগত পরিচয়। তাই আহলাদিস শব্দের অর্থ কি? এটা সবাইকে জানতে হবে। হাদিসের অনুসারে শাব্দিক অর্থ হচ্ছে পরিচিতি পাওয়ানোকে ফলো করতে হবে। এখানে মণিমুক্তা দ্বারা সাধন হয়েছে, নিজের কথা বলবো কিন্তু এটাকে সামনে নিয়ে এই কথাগুলো আমাদের ব্রেন থেকে আসে না। চমৎকার কথা এগুলো যখন আমরা মানুষের সামনে উপস্থাপন করবো মানুষ বেশি আকৃষ্ট। সবাইকে পরিচিতি কম বুঝার চেষ্টা করতে হবে, মুখস্থ করার চেষ্টা করতে হবে। এখানে আপনার পরিচয় লুকিয়ে রয়েছে, পরিচিত কয়েক আপনার কাজ, আপনার কর্মসূচি, আপনার অ্যাক্টিভিটিস, আপনি কি চান এইখানের ভিতরে, এই পরিচিতির মধ্যে। এটা যদি কেউ জানে, এই এই এই পরিচিতিটা যদি কারোর কাছে থাকে, এটাই যথেষ্ট আন্দোলনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য। কথা ঠিক কিনা? তাহলে আহলাদিস শব্দের অর্থ হচ্ছে কি? হাদিসের অনুসারে। পারিভাষিক অর্থ কোরআন ও সহিহ হাদিসের অনুসারে। সকল দিক ছেড়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যাওয়ার আন্দোলনই হচ্ছে কি? আহলাদিস আন্দোলন। এবার কথা বুঝতে পারছেন? আহলাদিস আন্দোলনটা কি? সকল দিক ছেড়ে আপনি আহলাদিস হন। আপনি যদি ধর্মনিরপেক্ষ আন্দোলন করেন, আবার যদি দাবি করেন আমি আহলাদিস, আপনি কি আহলাদিস? আপনি খাঁটি আহলাদিস? আপনি জাতীয়তাবাদের দলের সদস্য, আবার নিজের পরিচয় দেন আপনি আহলাদিস, আপনি কি আহলাদিস? আপনি মাঝারি আন্দোলনের সাথে জড়িত, আবার পরিচয় দেন আমি আহলাদিস, আপনি কি আহলাদিস? সকল দিক ছেড়ে আসতে হবে, সকল দিক ছেড়ে আসতে হবে। জন্মগত ভাবে আহলাদিস হওয়া যায় না, জন্মগত ভাবে জন্ম নিলেই আহলাদিস হওয়া যায়। আহলাদিস হলে হতে হলে আপনাকে সকল দিক ছেড়ে কোথায় ফিরে আসতে হবে? কোরআন এবং সহিহাদিসের দিকে। কোরআন এবং সহিহাদিসের দিকে ফিরে যাওয়ার আন্দোলন হচ্ছে আহলাদিস আন্দোলন। বর্তমান বিশ্বের অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বনামধন্য পণ্ডিত তাদের চমৎকার ভাবে বিশ্ববাসীকে অভিহিত করেছেন যে আহলাদিস ট্রাই গো টু ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপাল অ্যান্ড রেস্টোর দ্য অরিজিনাল সিম্পলিসিটি পিউরিটি ফেথ অ্যান্ড প্র্যাকটিস। আহলাদিস আন্দোলন কি চায় সমাজ, সেটা পরিষ্কার ভাবে তুলে ধরা হয়েছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এখানে সুন্দরভাবে আহলাদিসের পরিচয় তুলে ধরা হয়েছে। তাহলে আমাদেরকে সকল দিক ছেড়ে ফিরে যেতে হবে কোন দিকে? কোরআন এবং সেই হাদিসের দিকে, যখনই আমরা কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে যাব তখনই আমরা কি হবো? আহলে হাদিস হবো। এখন প্রশ্ন যে আহলে হাদিস কোন প্রচলিত অর্থে কোন খেয়ালকার নাম বা মাধাবের নাম? তাহলে এটা কিসের নাম? একটা পথের নাম। সে পথটা কি? আল্লাহর ওহী, ওহীর পথ, যার শেষ ঠিকানা কি? যার শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। মানুষের ধৈর্য বৈশিষ্ট জীবনে হেদায়েত এই পথে নিহিত, এই পথে নিহিত কিনা, এই পথের মধ্যে কি মজুদ রয়েছে? মোহতারাম হাজরিন, তাহলে আমরা বুঝতে পারলাম আহলে হাদিস আন্দোলন হচ্ছে একটা জান্নাতি কাফেল নাকি? জান্নাতের দিকে মানুষকে কি করে মুখ করে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেরকম সাফা পর্বতের পদদেশে দাঁড়িয়ে বললেন আনা আকিদু বি হুজাজুকুম আনিন নার হালুম আনিন নার হালুম আনিন নার। আল্লাহ রাসূল সাফা পর্বতের পদদেশে দাঁড়িয়ে এভাবে বলতেছেন যে আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে আকর্ষণকারী, ওদের তোমরা আমার দিকে ফিরে আসো। হ্যাঁ, জাহান্নাম থেকে আমার দিকে ফিরে আসো। তা আহলে হাদিস আন্দোলন এইভাবে বলতেছে যে কোরআন হাদিসের দিকে ফিরে আসো। যদি আমরা পরকালে মুক্তি চাই, দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোথায়? কোরআন এবং সহিহ হাদিসে। এছাড়া কোন নাজাতের রাস্তা আছে? নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা আমাদের আন্দোলন সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করি। আমি ইতিমধ্যে বলছি আমাদের সংগঠনের নাম হচ্ছে কি? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এই সংগঠনের আমরা আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি এ ব্যাপারে আমরা আলোচনা করব। আমাদের প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা কর্মীকে লক্ষ্য উদ্দেশ্য একবারে মুখস্থ রাখতে হবে, যেটা বলে ফুটস্থ ফুটের আঘাত। আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, সবাই করে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন, আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের সব মুখস্থ আছে ইনশাআল্লাহ। মুখস্থ না থাকলে আজকে আজকে থেকে মুখস্থ করতো, এটা সবার মুখস্থ থাকতো। আপনি কোন লক্ষ্যে কাজ করেন? আমাদের লক্ষ্য কি? লক্ষ্যটা কি? আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর উদ্দেশ্যটা কি? না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর লক্ষ্যটা কি? সমাজের সার্বিক সংস্কার, সমাজের সার্বিক সংস্কার হচ্ছে আমাদের লক্ষ্য। আর উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ সন্তুষ্টি। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি ইনশাআল্লাহ। লক্ষ্য উদ্দেশ্য সব মুখস্থ করবেন। আমাদের সংগঠনের আহলে হাদিস আন্দোলনের পাঁচটা মূলনীতি, এই পাঁচটা মূলনীতি, এক নম্বর হচ্ছে কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, দুই নম্বর হচ্ছে তাকলিদে সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজার অবনোদন, তিন নম্বর হচ্ছে ইস্তিহাদ বা শরীয়ত গবেষণার সময় উন্মুক্তকরণ, চার নম্বর হচ্ছে সকল সমস্যায় ইসলামকে একমাত্র সমাধান হিসেবে পরিগ্রহণ, পাঁচ নম্বর হচ্ছে মুসলিম সংস্কৃতি দৃঢ়করণ। তো মূলনীতি কটা হলো? এই পাঁচটা মূলনীতি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। মহোদয় হাজরিন, আমরা কি চাই? আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রকৃতির নামে কোন বিচারীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোন রূপ মাদ্রাসা সংকীর্ণ দেওয়া, এটা আমাদের চাওয়া। এই লক্ষ্যে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য ইমানদীপ্ত বলিষ্ঠ চারটা কর্মসূচি আমাদের, ইমানদীপ্ত ইমানদীপ্ত বলিষ্ঠ চাই কর্মসূচি, এর মধ্যে প্রথমটা কি? তাবলীগ, প্রচারে প্রসার। আপনি যদি লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি নিয়ে ঘরে বসে থাকেন তাহলে মানুষ জানতে পারবে? এই জন্য মাঠে নামতে হবে। তো কি করবেন আপনি? এক নম্বর কর্মসূচি কি? তাবলীগ। তাবলীগ কিভাবে করবেন? পরিচিতি কয়েক এই আন্দোলনের পরিচিতির মাঝে নিয়ম নীতি তুলে ধরা হয়েছে। দুই নম্বর কি? তানজিম, যারা আসবে আপনার দাওয়াতে তাদেরকে সংঘবদ্ধ করতে হবে, অর্থাৎ সংগঠন। তিন নম্বর তারবিয়া, অর্থাৎ যারা আসলো সংঘবদ্ধ হলো, এদের প্রশিক্ষণ যারা আপনি মাঠে ছেড়ে দিলেন কাজ হবে? তাহলে তিন নম্বর কর্মসূচি কি? তারবিয়া, প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষণ দরকার কিনা, আমরা কি প্রশিক্ষণ দিই জাতির কাছে কি দেখি স্পষ্ট, আমরা কি বোমা মারার প্রশিক্ষণ দিই, মানুষ হত্যার প্রশিক্ষণ দিই? তাহলে সাবধান, আমরা প্রশিক্ষণ দিই আমাদের সংগঠনের জেহাদের হাতিয়ার কি? কথা কলম সংগঠন, খেয়াল রাখবেন কথা কলম সংগঠন, এর মাধ্যমে আমরা সমাজ পরিবর্তন করতে চাই। তাহলে চার নম্বরটা কি? রাজনীতি মিল্লাত বা সমাজ সংস্কার, এটা হচ্ছে মুখ্য, এটার মধ্যে এটা কি মুখ্য? সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা কয়টা বিষয়কে অগ্রাধিকার দিয়েছি? সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা কয়টা বিষয়কে অগ্রাধিকার দিয়েছি? তিনটা। এর মধ্যে এক নম্বর হচ্ছে শিক্ষা সংস্কার, দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক সংস্কার, তিন নম্বর হচ্ছে রাজনৈতিক সংস্কার। এই তিনটা সংস্কার না আসলে সমাজের সংস্কার আসবে না। কত শিক্ষা দরকার! কোরআনের প্রথম মেসেজ হচ্ছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, আগে পড়তে হবে। তাহলে অজ্ঞ থাকার সুযোগ নাই, সমাজ সংস্কারের যারা সংস্কারক হবে তাদেরকে জানতে হবে, তাদেরকে পড়তে হবে। দুই নম্বর রুজি হালাল হতে হবে, অর্থনৈতিক সংস্কার বলতে রুজি হালাল, হালাল রুজি হচ্ছে আবাদত কবুলের পূর্ব শর্ত। আমরা রুজি যদি হালাল না হয় আবাদত কবুল হবে? তাহলে আমরা অর্থনৈতিকভাবে সংস্কার করতে চাই। আর তিন নম্বর হচ্ছে কি? নেতৃত্ব সংস্কার, রাজনীতির সংস্কার, যেটা অসুস্থ রাজনীতির ভয়াবহতা আমরা দেখতেছি বর্তমান রাজনৈতিক ময়দানে। ইলিশ মাছ আর পুঁটি মাছের দাম সমান, কথা কিনা? ভিসিআর ভুসির ভোটের মূল্য সমান, কথা কিনা? তাহলে এইখান থেকে যোগ্য নেতৃত্ব কি আসতে পারে? অবশ্যই। তা আমরা এই রাজনৈতিক তথা নেতৃত্ব সংস্কার হচ্ছে ভোটার হাজিরে আমি আলোচনার জন্য করতে চাচ্ছি না, পরিশেষ সুদত্ত রহমান জানান আসুন। আমরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি কর্মসূচি এবং সংস্কারগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহু আমিন। আমরা আমাদের উন্নত দলাল আল্লাহ দরবারে বিলম্বিত করি কবি নজরুলের ভাষায়, আমি যে চির অজয়, ছোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়, কত নমরুদ কত ফেরাউন কত সাজ্জাদ কারুন, আসিয়া যে মোরে জলাপথে হই আমাদা দারুন, পুরি নাই আমি নমরুদি হুতাশনে, বিকাইনি আমি বিপুল কারুনি ধনে, সাজ্জাদের ওই অহংকারী মাত্তা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, আমি আমি আমি মুসলিম। সম্মানিত উপস্থিতি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।